ইলিয়াস ভাইয়ের মাধ্যমে একটি প্রশ্ন শেষে দাওয়ার কাফেলায়। প্রশ্নটি হলো, তাবলিগ জামাত যেই পদ্ধতি দাওয়াতি কাজ করে তা কি ঠিক, ঠিক না হইলে কোন পদ্ধতি ঠিক ইত্যাদি। আসলে তাবলিগ জামাত যেই দাওয়াত দেয় সেই দাওয়াতের পদ্ধতিগত সমস্যার আগে মূলনীতিগত সমস্যা নিয়ে আলোচনা করা দরকার। আসলে তাবলিগ জামাত যে মূলনীতি রচনা করেছে সেই মূলনীতি সঠিক নয়, দাওয়ার মূলনীতি সঠিক নয়, অর্থাৎ তাদের দাওয়াত কোরআন এবং হাদিস ভিত্তিক নয়, কোরআন এবং সহি হাদিস ভিত্তিক তাদের দাওয়া নয়। সেই হিসাবে তাদের দাওয়ার মূলনীতি অনেক ক্ষেত্রেই ভুল। তাদের দাওয়ার মধ্যে রয়েছে শিরিক এবং বিদাত। তারা শিরিকের দিকে ডাকে, অনেক সময় বিদাতের দিকে ডাকে, অথচ তারা এটাকে ইসলামের দিকে আহ্বান মনে করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দাওয়াত দিতে বলেছেন ইসলামের দিকে, তাওহীদের দিকে, কোরআন এবং সুন্নাহর দিকে দাওয়াত দিতে বলেছেন। দেখা যায় তাদের দাওয়াত এই দিকে নয়, মরুবীদের কথার দিকে। অনেক ক্ষেত্রে নানান কিস্সা কাহিনী ঘটনা ইত্যাদি তাদের মধ্যে রয়েছে যেগুলো কোনো ভিত্তি নেই, যেগুলো সঠিক নয়। সর্বপ্রথম আমাদেরকে দাওয়াত দিতে হবে তাবলিগের মূলনীতির দিকে নয়, ইসলামের মূলনীতিগুলোর দিকে দাওয়াত দিতে হবে, সহি আকিদার দিকে দাওয়াত দিতে হবে। এটি হলো এক নম্বর কথা। আর তাদের দাওয়াতের যে পদ্ধতিগত সমস্যা তাও বিরাট একটি সমস্যা। তারা যেভাবে বের হয় 3 দিনের জন্য, 40 দিনের জন্য তারা যে ঘর থেকে বের হয়, এইভাবে বের হওয়ারও কোনো নজির নবী করিম সাল্লামের সুন্নতে পাওয়া যায় না, সাহাবিদের জীবনের মধ্যে পাওয়া যায় না। ইলিয়াস ভাই অত্যন্ত বিশাল প্রশ্ন করেছেন। আসলে আমাদের এই দাওয়ার কফেলা ছোটো ছোটো প্রশ্নের জন্য, বড় ধরনের প্রশ্নের জন্য নয়, 1 মিনিট দুই মিনিটের ভিতরে যাতে উত্তর শেষ হয়ে যায় এমন প্রশ্নের জন্যই আমরা এই দাওয়ার কফেলার আয়োজন করেছি। সুতরাং তাবলিগ জামাতের দাওয়া সঠিক কি না এটা অনেক বিস্তারিত আলোচনা। তাদের যে সিলেবাস ফাজাইল আমল তার মধ্যে রয়েছে মারাত্মক ভুল, শিরিক রয়েছে, বিদাত রয়েছে। সুতরাং এই পদ্ধতিতে, এই মূলনীতিতে দাওয়ার কাজ করা ঠিক নয়, এই দাওয়াতের পদ্ধতি ঠিক নয়, ভূমিকার মধ্যেও ভুল, বইয়ের মাঝখানেও ভুল, সর্বক্ষেত্রেই ভুল। একটা কথা আপনি বলেছেন যে তারা মদখুরকে মসজিদে নিয়ে আসে, জীবনে মসজিদে যে আসে না তাকেও মসজিদে নিয়ে আসে, ঠিক আছে, আপনার সাথে আমি একমত। কিন্তু মসজিদে আসার পরে কি হয়? একটা লোক গুনার কাজ করে, মদ খায়, কিন্তু শেরেক তো করে না, এমন লোকও আছে, কিন্তু তাবলিগ জামাতের খপ্পরে পড়ে মসজিদে আসে ঠিকই, কিন্তু শেরেক করা শুরু হয়, বেদাত করা শুরু হয়। সুতরাং এক্ষেত্রে দেখা যায় এ মদখুর, ঘুষখুর, সুদখুরের মসজিদে আসার আগের অবস্থাটাই ভালো ছিল, শেরেক ছিল না। এখন নামাজ যুগ হয়েছে, আবার শেরেক নামাজ ধ্বংসকারী জিনিসও তার সাথে যুক্ত হয়েছে, শেরেক প্রবেশ করেছে। তাই আমি আর কি বলবো সংক্ষেপে, দাওয়ার কাফেলার গ্রুপ সংক্ষিপ্ত প্রশ্নের জন্য, টুকটাক প্রশ্নের জন্য, এত বিশাল আলোচনার জন্য নয়। তাবলিগ জামাতের ব্যাপারে বড় বড় আলোচনা আছে, বড় বড় আলেমদের কথা আছে। বিন বাজ রাহিমাল্লাহ বলছেন তাদের থেকে সাবধান, দূরে থাকতে হবে, তাদের সাথে বের হওয়া যাবে না। তবে যে ব্যক্তি আলেম, ওদের ভুল ত্রুটি জানে, তাদেরকে সংশোধন করার জন্য তাদের সাথে যাওয়া যাবে, শিখার জন্য যাওয়া যাবে না, কারণ তাদের কাছে কোনো এলেম নাই। এটি হলো বিন বাজ রাহিমাল্লাহর কথা। তবে বিন বাজ রাহিমাল্লাহ বলছেন যে তাদের কাছে যাওয়া যাবে, যে শিক্ষা দিবে, তাদেরকে সংশোধন করবে। আমি মনে করি না যে সংশোধন করার নিয়তে আপনি যদি তাদেরকে তার কাছে যান আপনাকে নিবে বলে মনে হয় না। আপনি যদি যেতে চান এই নিয়তে তাদেরকে সংশোধন করবেন, সুতরাং আপনাকে তারা পাত্তা দিবে না, সাথে নিবে না, আপনাকে যেতে দিবে না। এটাই আমার ধারণা, এই ধারণাই সঠিক হবে। সুতরাং তাদের সাথে বের হওয়া, তাদের পদ্ধতিতে দাওয়াতি কাজ করা এটি কোনো পদ্ধতি নয়। এই পদ্ধতি রাসূলের সুন্নতে নেই, এই পদ্ধতি সাহাবিদের জীবনে নেই। সুতরাং আমাদেরকে এই জামাত থেকে সাবধান থাকতে হবে, দূরে থাকতে হবে। বাহ্যিক কিছু ভালো লক্ষণ দেখে কোনো দিকে যাওয়া যাবে না, গভীরভাবে পর্যালোচনা করতে হবে। আলেম ওলামারা এই দল থেকে সাবধান করেছেন। সুতরাং আমাদেরকে আলেমুল আমাদের কথা শুনতে হবে, তাদের থেকে সাবধান থাকতে হবে। ধন্যবাদ ইলিয়াস ভাই। মনে হয় প্রশ্নটি ইলিয়াস ভাইয়ের নয়, অন্য কারো প্রশ্ন তিনি এখানে কপি করে দিয়েছেন, তাও হতে পারে, কারণ আমি ইলিয়াস ভাইকে চিনি, তিনি নিজেই তাবলিগের সম্বন্ধে অনেক কিছু জানেন, জবাব দিতে সক্ষম। এখানে হয়তো অন্যের প্রশ্ন কপি করেছেন, হতে পারে। আল্লাহু আলাম। আসসালামু আলাইকুম।